কিন্তু সত্যি দুনিয়াতে কেউ কি স্বাধীন আছে? দুনিয়াতে স্বাধীন কেউ আছে? এই জগতে একমাত্র পাগলই স্বাধীন, স্বাধীন আর কেউ স্বাধীন আছে? পাগল যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ভালো মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। আপনি গাড়ি চালাবেন, আপনার পূর্ণ স্বাধীনতা আছে না? সবুজ দেখবেন তবে পার হবেন, লাল দেখলে থেমে যেতে হবে। আর আমার বাপের গাড়ি, আমার বাপের তেল, বাপের রাস্তা, আমি আমার ইচ্ছা মতো চালাবো, চলবে না? আপনি খাওয়া পছন্দ করেন, প্রচন্ড খান, আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন? বিষ খাবেন, খেলে মরবেন, খেলে মরতে হবে। পানি, পানি প্রচুর পানি, পানি যদি বলে আমি স্বাধীনভাবে চলবো কি অবস্থা হবে? বুঝতেই পারছেন কি অবস্থা হবে। ঝড় যদি বলে আমি স্বাধীনভাবে চলবো কি অবস্থা হবে? আগুন যদি বলে আমি স্বাধীনভাবে চলবো, আপনি যদি বলে আমি আগুনকে যেমন তাই ব্যবহার করবো, তাহলে কি অবস্থা হবে? মাঝখান থেকে বোঝা যাচ্ছে কি, যে দুনিয়াতে স্বাধীন কেউ নেই, প্রত্যেক বস্তুর পিছনে লাগাম লাগানো আছে। লাগাম না থাকলে ঘোড়া আপনার যত্রতত্র পথে ছুটতে থাকবে, গাড়ির ব্রেক না থাকলে গাড়ি এক সময় অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হবে। আপনিও যুবক মানুষ, আপনার জীবনে স্বাধীনতা নেই, আপনার জীবনে ব্রেক থাকা দরকার। এই ব্রেক না থাকলে আবেগময় গতি এই জীবন এক জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হবে। দিনের কাজের ক্ষেত্রেই দেখেন, যারা দিনের কাজ করেন, যারা দিনের কাজ করেন, এই তাজা টকবগে রক্ত নিয়ে যারা দিনের কাজ করতে গিয়ে দেখছেন যে কথাতে কোনো কাজ হচ্ছে না, তখন তারা একটা পথ বেছে নিচ্ছেন, সেই পথ হচ্ছে কি, জিহাদ করতে হবে। তারা জিহাদের মর্ম বোঝেন না, অর্থ বোঝেন না, কালপাত্র ভেদে জেহাদ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, জেহাদের শর্ত কি, এসব বোঝার দরকার নেই। আল্লাহ বলেছেন জেহাদ করতে, জেহাদ করতে হবে। বলে কিভাবে করবে? বলে আমাদের ক্ষমতায় যেভাবে আছে সেইভাবে করব। দিয়ে শুরু করে দিল বোম বানাতে, যেখানে সেখানে বোম ফাটিয়ে দিয়ে ইসলামী শরীয়ত কায়েম করতে চাই আমরা যুবক, আমরা ইত্যাদি ইত্যাদি বলে স্লোগান দিয়ে অমক করে তমক করে, এই জীবনের ব্রেক নেই, একে বলে ব্রেকহীন জীবন। না, যতই আপনার ইসলামী আবেগ আবেগ আছে, উৎসাহ আছে, থাকুক, খুব ভালো, থাকা ভালো, কিন্তু এই সাথে ব্রেক থাকা ভালো। ব্রেক যদি না কষেন তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঘোলাটে হয়ে গেছে, এমন নোংরা হয়ে গেছে। এখানে দৃশ্য দেখেন তো শিরিক আর বিদাত, অমুক জায়গায় দেখেন তো সেখানেও নানা রকম জুলুম অত্যাচার ইত্যাদি, পরিবেশ এমন ঘোলাটে হয়ে গেছে। আপনি শুধু কবির কথা একবার কল্পনা করেন, কবি বলছেন, পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ, পশ্চিমে ঝড় ওই যে আসে পূবে অন্ধকার, মহাকালের বাজছে প্রলয় ভেরি, বসুন্ধরার কাপন বড় ভাঙছে তরন্দার, তুফান আসার নাইক বেশি দেরি, ধুলোয় নয়ন আধার হল আকাশ ডাকে গুরু, মাথা গোঁজার নাইক কোনো ঠাঁই, মাথা গোঁজার নাইক কোথাও ঠাঁই, কাল নাগেরি সতেক ফনায় বক্ষ দুরু দুরু, পালিয়ে যাওয়ার পথ জানা নেই। পরিবেশ এমন, যে পরিবেশ খুবই কঠিন পরিবেশ হয়ে গেছে, যে পরিবেশে আপনার দিনকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। সুতরাং পথে ঘাটে এই পরিবেশে আপনার করা কি উচিত, আপনার করা কি উচিত, দুটো কথাই বলবো। প্রথম কথা হচ্ছে, এই রাস্তাঘাটে যদি কুকুর ঘেউ ঘেউ করে বেড়ায়, যদি সেই ঘেউ ঘেউ করা কুকুরকে বাধা দিতে না পারেন, তাহলে এতটুকু অবশ্যই পারবেন যে আপনি আপনার বাড়ির দরজা বন্ধ করে নেন, যাতে ওই কুকুর আপনার ঘরের ভিতরে ঢুকে ঘেউ ঘেউ না করে। পারবেন না? পারবেন না? পারবেন। আকাশে উড়ন্ত চিল উঠছে, সেই চিলকে উড়তে বাধা দিতে পারবেন? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাহলে ক্ষমতা যদি না থাকে, তাহলে এতটুকু তো করতে পারবেন যে সেই চিল উঠতে উঠতে যেন আপনার মাথার চুলে এসে বাসা না বাঁধে। পারবেন না? পারবেন না। ওই চিল উঠতে উঠতে আপনার মাথার চুলে বাসা না বাঁধে, এটা আপনি করতে পারবেন না? পারবেন না? পারবেন। সুতরাং পরিবেশ যেমন হবে হোক, আমি আমার বাড়ির পরিবেশটা ঠিক করব, এই রকম মনোমানসিকতা তৈরি করতে পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। যখন আপনি আপনার বাড়ির পরিবেশটা ঠিক করতে পারবেন, জেনে রাখবেন পরবর্তীতে ধীরে ধীরে ইনশাআল্লাহ প্রত্যেক দায়ী কাজ করবে এবং পরিবেশ ঠিক হবে। পরিবেশ যদি ঠিক নাও হয় তো অন্তপক্ষে যারা মান্যওয়ালা, যারা সুন্দর পরিবেশ চায়, তাদের আপোষের সৌহার্দ্যে সম্প্রীতিতে নতুন একটা পরিবেশ তৈরি হবে, যে পরিবেশ ওই পরিবেশ থেকে ভিন্ন হবে, ভালো হবে। এইভাবে বিভিন্ন সমস্যা আছে, যেহেতু আমি বললাম যে কিছুই বলতে পারবো না, অতএব এ ব্যাপারে বই একটা আছে, সেই বই খবরদার আপনারা ভুলবেন না। যারা লেখাপড়া জানেন সেই বই একবার অন্তপক্ষে পড়বেন, একবার পড়ে দেখবেন ইনশাআল্লাহ মজা পাবেন এবং অনেক শিক্ষা পাবেন। এই এই সমস্ত সমস্যার সমাধান আপনি কি করে পাবেন, এ কথা আপনি নিশ্চয়ই পাবেন। শেষকালে দুটো কথা বলে দিই, যুবক ও বন্ধুত্বের ব্যাপারে, যখন আপনি বিদেশে আছেন তখন নিশ্চয়ই আপনার বন্ধু আছে, যখন আপনি যুবক আছেন তখন নিশ্চয়ই আপনার কোনো না কোনো প্রেমিকা আছে, কোনো না কোনো প্রেমিকা আছে, চাহে বিবাহিতা আর চাহে অবিবাহিতা। যাদের অবিবাহিতা প্রেমিকা আছে তাদের জন্য অনেক কথা আছে ওই বইয়ে, তারা অবশ্যই পড়বেন। এখানে আমি দুটো কথা বলি, মহান আল্লাহর ওহীতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা বন্ধুত্ব করবে সেই বন্ধুত্ব করবে কি দেখে করবে, নিজের স্বার্থ দেখে না, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করো। কি জন্য করতে হবে বন্ধুত্ব? আল্লাহর ওয়াস্তে। কাউকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। আর বাকালাতে সস্তায় মাল পাওয়া যাবে বলে ভালোবাসবেন বাকালাওয়ালাকে তা না, ওই মাজরাওয়ালাকে ভালোবাসবেন এই জন্য যে মাজরা থেকে সবজি পাওয়া যাবে তাই না। কি জন্য ভালোবাসবেন? এই আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহর জন্য ভালোবাসা কেমন হবে? যে লোকটা দিনদার, আমি তাকে ভালোবাসি কেন? যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন, আর আমি ভালোবাসলে, আমি যে লোকটাকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আর এই ভালোবাসা থাকলে পরে কাল কিয়ামতের দিনে আরো সে নিজে ছায়া পাবো। তেমনি আপনি যখন প্রেমিকা গ্রহণ করবেন, আমি প্রেমিকা গ্রহণ করতে বলছি না, প্রেমিকা প্রেম পবিত্র প্রেম আছে, সে পবিত্র প্রেম যখন আপনার মনের ভিতরে থাকবে, এবং পবিত্র প্রেম থেকে থেকে অপবিত্র কখন হয় বলার সময় নেই, আছে বইয়ে। তো সেই পবিত্র প্রেম করবেন যখন কোন মহিলার সাথে, সেই মহিলাকে আপনি কেন ভালোবাসবেন, সেই মহিলাকে আপনি কেন বউ করতে চাইবেন, যখন আপনি বিবাহের প্রস্তাব দেবেন এক মহিলাকে কেন প্রস্তাব দেবেন, কি জন্য দেবেন? আল্লাহর জন্য দেবেন। ইমানের মিষ্টতা যদি পেতে চান, ইমানের স্বাদ যদি পেতে চান, আপনি যদি চান যে ইমান আপনার পূর্ণাঙ্গ হোক, তাহলে চারটি কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করতে হবে। কাউকে ভালোবাসেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিবেন না কার জন্য? আল্লাহর জন্য। বন্ধু করেন আল্লাহর জন্য, স্ত্রী গ্রহণ করেন আল্লাহর জন্য। এখানে যুবক ভাইদেরকে একটা প্রশ্ন আমি করব, সেই প্রশ্নের উত্তর আমি হাত তুলে নিতে চাইব। আমার স্বভাব হচ্ছে হাত তুলে নেওয়া। ক্যামেরাম্যানকে বলবো সেই হাত তোলার ছবি যেন আপনি তুলে রাখেন। আপনি যারা বিয়ে করেননি, যারা আর যারা দ্বিতীয়বার বিয়ে করবেন,